بسم الله الرحمن الرحيم. باب في احكام الوضوء. يبمجه دوسرا مقطع يبمجه دوسرا مقطع تلي يهن انران منتو شروط الوضوء بينغريوم فرائض الوضوء سنن الوضوء انري بينغريوم باذن الله تبارك وتعالى فلشر مجي وضوء ان والله ولي شروط دي كين هلي مسلمان واهريو عقل تاغوريو ار غورا وين دلي بالغن دلي با متميز اسد واهريو ماني خرافات دي সহি বাতিল ইনরে ফরক করিবার দে দুরা খলালা ফুয়া করিব তো ইয়ার বাদে নিয়ত করা করিব ইয়ার বাদে ফানি দিন ইস্তেমাল করিব ইন দাসে ফাঁক পানি হওয়া করিব নেজাসত দাসে ফানিহীন নেজাসতওয়ালা নোয়া করিব ইয়ার বাদে বা এন ও জুবানাইব দে আবাদ ইন আছে ইন মাঝে ফানি ফোঁস দেন দিলে হওয়া করিব ফানি নফোঁস দেন দিলে সিস্তাকে দিলে ইনরে এ জ্বালা করি ফেলা করিব ইয়ার বাদে ওদুর ফরজ হয়ে দেবা এন সওয়ান ওলমা এখানে মুখলে জিকির করতে ওজুর ফরজ হয়ে দিয়ে সোয়ান এক নম্বর মাঝে মুখরে দোয়ান একবার মুখরে দোয়ান ইয়ানি সুলদরি দাড়ি পর্যন্ত ইয়ার বাদে দুনো ঢাকা খান পর্যন্ত মাজার ইয়ানরে দোয়ান জানি আল্লাহ ফসিল উজু হাকুম তুলে এড়ে বুতরে মুহসির নকলে হদ দিবে গুণে এ মগমদার দে সিনশাক এড়ে বুতরে গলিব গালার দে নাক ইন দে আছে মুখর বুতরে তল্লা গালারে সাফ করা হরিব নাকর বুতরে পানি দিয়ে সাফ করা হরিব কেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু বানায়ের দেখাই ওযু বানায় দেখাই দে রে আল্লাহ নবী বেঙ্গ যদি ইদা তাওয়াদা আহাদুকুম ফালইয়াজআল ফি আনফিহি মাআন সুম্মা লিয়াস্তানফির তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুয়াঙ্গুরি দি ইবাদা আছে মুসলিমের মাঝে আছে দেখা দিত ওরা ওযু বানালে নাকর মাঝে পানি দিয়ে রে নাকর কি উজ্জ সাপ গজম হইব তো ইয়ার বাদে আর দুনুয়ানরে মেরে ফাঁকা পর্যন্ত দুয়ান আতর গিরা পর্যন্ত কিঙ্গিনি পর্যন্ত দুয়ান আল্লাহ হয়ে দেব ও এইদি এরকম ইলাল মারা ফেকেন হয়ে ইয়ার বাদে মাথারে মুসাগরণ মাথারে সুর তুলতি আহারে পর্যন্ত কামেল মুসাগরণ ওম সহু বীর ও সিকুম জিন্দিল্লা আল্লাহ হইয়ে তো মাথারে কলরে আনতে শুরু করে করে আখেরে সুলর জায়গা আসলে দু পর্যন্ত হসন গদ্দানা মুসানো গজ্য গদ্দানা মুসাগরণ ইয়ান্দা আছে ওদুর বুতরে ন বলকে খান মুসাগরি পারিবে গদ্দানা মুসানো গজ্য খেলার রসুল হইতে আল উদনান মিনার আসেন হইব ইয়ার বাদে সাত নম্বর মাঝে দুনু ঠেঙরে দুয়ন সুরগিরা পর্যন্ত ও আরজুলকুম ইলাল কাবাইন হয়ে ঠেঙ দুনু সুরগিরা পর্যন্ত দুয়ন আর ইন দাসে সাফগুরি দুয়ন সুয়ানা থাকবাঙ্গুরি দুয়ন ইয়ার বাদে পাঁচ নম্বর মাঝে আর তরতিব তাহলে তরতিব দিবা আসি বলছে ফরজ খেলা আল্লাহ ইদিন দিলা কোরআন মাঝে কি করছে বলে শিরুম মাঝে শেয়ারা মুখ করে ইয়ার বাদে দুনো হাতরে ইয়ার বাদে মুসাগরণ হয়ে ইয়ার বাদে দুনোতে ঘরে দুনোটে ঘরে দুয়ন হয়ে জিন্দিল্লা আল্লাহ এ তরতিব সাথে হয়ে এ তরতিব ইবার ইয়ারে দুয়ন ইয়ান ফরত ইয়ার বাদে আল মুআলা একান্ন সুয়াতি আর একান দুয়ন একান্ন সুয়াতি আর একান দুয়ন একান দুয়ারে খতু বাদ এক ঘন্টা দুই ঘন্টা বাদে আরকান দুয়ন ইবা হইলে অধু নইব ইবা অধু নইব হেতলা বলিয়ারে একান বাদে আর কান একান্ন সুয়াতি আর কান দুয়ন ইনলে অধুর ফরজের ভিতরে আর হুদু নদী অধুর সুন্নত ইখওয়ানি এক নম্বর মাঝে মিসওয়াক গরণ দুই নম্বর মাঝে এ দুনো হাতরে আতর কপ পর্যন্ত তিনবার দুয়ন কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান গিয়ে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন নাওমিহি ফালইয়াগসিল ইয়াদাইহি ক্বাবলা আন ইউদখিলাহুমা আল ইনা থালাথান ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু তুলে হাদিস ইবাইদাসে বুখারি মুসলিম মাঝে আছে যে হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে তোমারা গুমত তুদি তাম্ভাই দইলে গালেবান মানুষের করে গুমত তুড়ুয়া এতলা গুমত হইয়ে দিলে যখন তোমার তোমার জুয়ান কী করিবা দুনো হাতের কপ পর্যন্ত তিনবার দিবা কেলা রাতি গুঙ্গি ইয়া দিনে গুঙ্গি মানুষের করে দেওয়া আছে নিজের হাত হড়ে হড়ে গিয়ে হইনে পারে এতলা ও জুবানের সময় আগত তিনবার হাত দুনো আনোর দুয়ান ইয়ার বাদে আলমদ মদ আলাস্তিন শাক ওজু করিবা মুখ করে দিবার আগে ইয়ানোর আছে সাফ করি আরে দুই ফেলন ইয়ার বাদে তখলিল লিহিয়া আল কফিবা দাড়ি দুদি বেশাদি দিলে বারে খেলাল করন ইয়ার বাদে মিনাসুন্না দেন্ডা হতে শুরু করন দেন হাতে উজু শুরু করন মিনাসুন্না ইয়া খোয়ানি দোয়া করন উজু বানাই বাদে দিবা দোয়া অনারে শিক্ষা দিলাম রে আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাহহিরিন ইবাক শিক্ষা দি আর গহিদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কইদুয়া ইবা করিবা কালে ইবা মাঝে বেশি বড় আজের আছে হইবা ইয়ার বাদে ওজুবানায়ারে দুরহাত নোয়াসরণ ইয়ানে দে সুন্না ওজুবানায়ারে দুরহাত নোয়াসরণ ইবারে সুন্নতুল ওযু বল হ আল্লাহ আরা অনরা বেগুনরে গরিবুল্লাহ তফিক দুক ইয়ার বাদে হুদুন চিন্তা আছে ওজু মাঝে মকরু অবয়ান ইনও জানিল আহরিও এক নম্বর মাঝে একান্দ আছে এ সাতা সুতা খসরা হাজে নিলে জাগা মাঝে আছে কী করেন ওজুবানন কেলা শিক্ষা ফুরিব দে তালা বলিয়ারে তৈলে আর তো সাফ সুতরাং ওসব জাগার মাঝে এর উজবানা করিব আর জিয়াদ আল্লাহ তালা তিনবার তিনবার বেশি দুয়ান ইয়ান মুকুরু ইয়ার বাদে ফানির মাঝে এসরাফ করন পানি বেয়ে সস্তা করা নেহান মকরু রসুল সাল্লাহ আলী ওসলমে আল্লাহ এ নাফসং করে দিয়েছিস, আল্লাহ নবী নাফসং করে দিয়েছিস। ইয়ার বাদে ওজুমান মধ্যে তরক সুন্নতুল ওদু ওজুমান দিছিস কল আছে ইনরে তরক করি বলন ইয়ান যে মকরু। ইয়ার বাদে ওদু দাসে মাইয়া হইন দিয়ে ওজুবান এ দে বাইশা ভানিলে আর ওজু করুন ইয়ান দাসে মকরুর ভিতরে আল্লাহ আলম ছেলে পাইয়েন ইন দে ওদুম মাঝে শুরু তাসে দিহীন ওদুম মাঝে এ ফরুদ আসে দিন আর দাসে সুনন আল মকরুহাত ইন অনরা অনরা মন্তু বেগুম বয়ান গেলাম। হিয়ার বাদে নওয়াকিদুল উযু উযু খনছি যে বাঁ ফেলে উযু বাঙে দিছি আর খারিজু মিনাস সাবিল কল বল ওয়াল গায়েত ওয়ার রিহ। যদি মানুষের কলর সরণ জায়গা তো হুফিজত তো মন্তু খনক কাছে নিয়ে দিলে উযু বাঁ জায়গা মতন মন্তু মানুষের মন্তু তাদের ফেসাব গজি উযু বাঁ যাবে ওই ফিজত তো মতন ফাইহানা গজি বাঁ যাবে ওই হাওয়া নিয়ে বাঁ যাবে ওই। ইয়ার বাদে হনুক মানুষ ফল হয়ে গিয়ে গই আকল জায়েল হয়ে গিয়ে গই ইয়াদ আছে নইলে ফল হয়ে গিয়ে আনলে আছে নেশা খাইয়ে আনলে মজুনুন হয়ে গিয়ে গই আনলে বারোর আছে এনলা একমা তারি এনের জরিয়া আছে ওজু বাঁ যাবে ওই। ইয়ার বাদে গুমগিলে ওজু বাঁ যাবে গই জিবের জরিয়া মানুষের তো এহসাস ফাঁকা দিয়ে যাবে অন্য মল্লদি ইয়জুল মা হু আল এহসাস ইবের জরিয়া ওজু বাঁ যাবে গই মসু জাকর বিশাহতিন বিবা তিনিল কফি ওয়ালা সাবে নিজের দাসে শরম জাগারে শাহত সাথে নিজের হাতে যদি মুঠ মারি দিয়ে জিদেলে ইবের মাঝে ওজু বাঁ যাবে গই। আর যে দত আনিল ইসলাম উগ্র মানুষ যদি ইসলামত তো মোরতদে গিয়ে গই কাফের গিয়ে গই ওজু বাঁ যাবে গই। ইয়ার বাদে উঁড়োর গুসু আলিও ওজু বাঁ যাবে গই কিয়া রসুল সাল্লাহ আলী ইসলাম তো হুজর গিয়া রসুল্লাহ রান্দে চিস খালি হন ওজু বাঁ বনে হরে আল্লাহ নবী হদ্দে ইনশেদ তুমি তো মনে হদ্দে দিলে ওজু বাঁ হারিবা লেকিন লাহমুল জুজুর উঁড়োর গুসু আলি বাঁ মনে আল্লাহ নবী হদ্দে বাঁ যাবে গই হই। ইয়ার বাদে মায়ে হন্দরে শাহাওয়াতের সাথে হাত মাঝে হন হায় সারাধরণ মসুর আলমারা বিশে হওয়া মায়ে হইন্দে মরপন্দর মরপন্দে মায়ে হইন্দরে শাহাওয়াত সাথে যদি জিদৈলে ইবাদ জরিয়া ওযু বাঁ যাবে বলে রেন্দিলে হাইসে মায়ে সাবেদ ওয়াল্লাহু আলামু বিসওয়াব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।